ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, আমি যো পী সদাই পিয়া তোমার নাম, সোনার চেয়ে বেশি তাহার দাম, যো পী সদাই পিয়া তোমার নাম, সোনার চেয়ে বেশি তাহার দাম, তোমার প্রেমে হবে ইমান তাজা, ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, ইসলাম আনিলে হিন্দুস্তানে, একে একে সবাই ইমান আনে, ইসলাম আনিলে হিন্দুস্তানে, একে একে সবাই ইমান আনে, তুমি ওলি এই হিন্দের রাজা, ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, মনেতে আঁকিলে তোমার ছবি, মিটে যাবে আমার মনের খুবি, মনেতে আঁকিলে তোমার ছবি, মিটে যাবে আমার মনের খুবি, হয় যদি হোক আমার জানা যা, ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, দুনয়নে দেখা হবে আমার, চুমিয়া আজমিরে তোমার মাজার, দুনয়নে দেখা হবে আমার, চুমিয়া আজমিরে তোমার মাজার, কত বেমানি হলো সোজা, ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, পান করিতে তোমার প্রেমের জাম, এমডি মেহবুব চাই যে শুভ শাম, পান করিতে তোমার প্রেমের জাম, এমডি মেহবুব চাই যে শুভ শাম, আছে ওই প্রেমেতে কত মজা, ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, আমি যো পী সদাই পিয়া তোমার নাম, সোনার চেয়ে বেশি তাহার দাম, যো পী সদাই পিয়া তোমার নাম, সোনার চেয়ে বেশি তাহার দাম, তোমার প্রেমে হবে ইমান তাজা, ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা, ও পীর দয়াল খাজা, শোনো ও পীর দয়াল খাজা।